হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেস্তের রায়্যান নামক একটি দরজা আছে, রোজাদাররা ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না, রোজাদাররা প্রবেশ করলে তা বন্ধ করে দেওয়া হবে এবং ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রোজাদারকে নেকির ভাতা দিলেন আল্লাহ মেহেরবান, এক ফরজ সত্তর ফরজ নফল ফরজের সমান, নফল ফরজের সমান, রোজাদারকে নেকির ভাতা দিলেন আল্লাহ মেহেরবান, এক ফরজ সত্তর ফরজ নফল ফরজের সমান, নফল ফরজের সমান, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ কদরের রাত, এলো মাহে রমজান দিলো শত সওগাত, এলো মাহে রমজান দিলো শত সওগাত, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিলো শত সওগাত, এলো মাহে রমজান দিলো শত সওগাত, খাটি দিলে করলে বান্দা সিয়ামের সাধনা, জীবনের গুণারাশি করবেন খোদা মার্জনাম, করবেন খোদা মার্জনাম, খাটি দিলে করলে বান্দাম সিয়ামের সাধনাম, জীবনের গুণারাশি করবেন খোদা মার্জনাম, করবেন খোদা মার্জনাম, দূর হবে তার সকল কালো, দূর হবে তার সকল কালো, পুরাবে মনোরথ, এলো মাহে রমজান দিলো শত সওগাত, এলো মাহে রমজান দিলো শত সওগাত, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, রহমত দিল না যত দিল, রহমত দিল না যত দিল, দিল মাগফিরাত, এলো মাহে রমজান দিল শত সওগাত, এলো মাহে রমজান দিল শ শত সৌগাত, এলো মাহে রমজান দিল শত সৌগাত, এলো মাহে রমজান দিল শত সৌগাত।